من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم فصل وسلم على عبدك ورسولك ونبيك محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله رب العزة لاكو كوتي شكريا جاپن كورچي الله تعالى আমাদের কে دین ও ইমানের উপর অটল ও বিচল থাকার সৌভাগ্য নসিব করেছেন এবং আল্লাহর দেওয়া বিধান মতো আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা পূর্বের আলোচনায় সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরাম কীভাবে দিন পালন করতেন, পরকালকে কীভাবে তারা আপন করে নিয়েছিলেন, দুনিয়ার জীবনকে কীভাবে তারা জলাঞ্জলি দিয়ে পরকালের সফলতাকেই সর্বাগ্রে প্রাধান্য দিতেন, এ সম্পর্কে কিছু কথা আলোকপাত করেছিলাম। সেই ধারাবাহিকতায় মহান নিয়ামত কুরআন নাজিল হওয়ার পর বা কুরআন যখন নাজিল হতো, সাহাবায়ে কেরামের এই কোরআনের ব্যাপারে কেমন প্রতিক্রিয়া ছিল, কোরআন তাদের মধ্যে কেমন প্রভাব সৃষ্টি করত, তারা কিভাবে কোরআনের মাধ্যমে তাদের দিলকে তৈরি করতেন, তাদের পরকালকে সাজাতে তৎপর হয়ে যেতেন, এ সম্পর্কে কিছু কথা সংক্ষেপ আলোকপাত করার তো চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন মুমিনদের সংজ্ঞায়, মুমিন কারা, মুমিনের সাথে কোরআনের একটা সম্পর্ক বিশেষ ওতপ্রোতভাবে জড়িত। যখন মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন পড়া হয় অথবা মুমিন ব্যক্তি যখন কোরআন পড়ে বা শুনে, তখন তার অন্তরটা বিগলিত হয়। আল্লাহর কথা যখন স্মরণ হয় তখন সে ভয়ে কাতর হয়, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার মধ্যে একটা ক্ষুধা ভীতি আসে, তার ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ প্রকৃত মুমিন তো হচ্ছে ওই ব্যক্তিগণ, ইমানের প্রতিবিম্ব রয়েছে সে সমস্ত মর্দে মুমিনদের মধ্যে, যখন তাদের কাছে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে কাতর হয়ে ওঠে। যখন তাদের কাছে রবের আয়াত পড়া হয়, যখন তাদের কাছে রবের কথা বলা হয়, যখন তাদের কাছে আল্লাহ তাআলার প্রেরিত বাণী যখন পড়া হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, ঈমান বৃদ্ধি পেতে থাকে, আর তারা শুধু রবের উপরে নির্ভর করে, ভরসা করে। এটা হচ্ছে ঈমানদারদের গুণ। যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, চক্ষু অশ্রুসিত হয়, তাদের চোখ দিয়ে পানি ঝরতে থাকে, অন্তরটা বিনম্র হয়, দিল লাগায় সে কোরআন শুনতে থাকে, কোরআনের আয়াতগুলি সে তাফাক্কুর তাদাব্বুর করতে থাকে, উপলব্ধি তার মধ্যে আসে, অন্তর বিনম্র হয়। এত বড় মহান নিয়ামতের কোরআন, আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সেই মহা নিয়ামতের কোরআন আমি মানুষের উপর নাজিল করেছি, মানুষের পার্থিব সফলতা কিভাবে অর্জন করবে, পরকালীন মুক্তি সে কিভাবে অর্জন করবে, দুনিয়া ও আখেরাতের শান্তি সে কিভাবে নিশ্চিত করবে, সেটার পথ নির্দেশনা স্বরূপ আমি কোরআন নাজিল করেছি। সারা দুনিয়ার মানুষ অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছে, সারা দুনিয়ার মানুষ নীতি নৈতিকতা হারিয়ে তারা চরম চরম অন্ধকারের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত। সে অবস্থায় কোরআন আমি নাজিল করেছি যাতে করে তারা সঠিক পথের দিশা পায়। আল্লাহ বলেন, যদি আমি এই কোরআনকে, মহা নিয়ামতের কোরআনকে আমি যদি পর্বতের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি দেখতে সেই বিশাল পর্বত পাহাড় আল্লাহর ভয়ে চৌচির হয়ে যাচ্ছে। আমি তো এই কোরআনকে নাজিল করেছি মানুষের উপর, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষ যাতে তার রবের পরিচয় পায়, তার রবকে চিনতে পেরে তার পথ নির্দেশিকা পায়, এজন্য আমি কোরআন নাজিল করেছি। এই মহা নিয়ামতের কোরআন যখন সাহাবায়ে কেরামের কাছে পঠিত হতো, আল্লাহর রাসূল যখন কোরআনের কোনো আয়াত নাজিল হতো, কাতেব ওহীদের কাছে প্রথমে পড়তেন, এরপরে অন্যান্য সাহাবাদেরকে পড়ে শোনাতেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা বলেন যে এই কোরআন যখন মুমিনদের কাছে পড়া হয়, তখন তাদের অন্তর বিনম্র হয়, অন্তর কেঁপে উঠে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদীসি কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইখশাউনা রাব্বাহুম ثم تلين جلودهم تقشعر منه ظهور الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم الى ذكر الله। আল্লাহ তাআলা তো সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর সেই কোরআনের বাণী নাযিল করেছেন, যে কিতাব, যে কালাম হচ্ছে পরস্পর আয়াতের মধ্যে সামঞ্জস্যপূর্ণ, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে বৈপরীত্য নেই, প্রত্যেকটা একটি আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেগুলি বারবার পঠিত হয়, আর এর মাধ্যমে যারা রবকে ভয় করে, আল্লাহকে যারা সদা ভয় করে চলে, তাদের অন্তর তাকসাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে চলে, তাদের চামড়া এতে কাতর হয়ে উঠে, কেঁপে উঠে, আর তাদের অন্তর এবং তারা নিজেরা আল্লাহর প্রতি বিনম্র হয়ে উঠে। এটা হচ্ছে ইমানদের আলামত। যখন কোরআন নামাজের মধ্যে পড়া হবে, যখন কোরআন তেলাওয়াত করা হবে, তার অন্তরটা বিগলিত হবে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে। আল্লাহ তাআলা এই ঘোষণা এই জন্য দিয়েছেন যে যাদের অন্তর আল্লাহর আয়াত শুনলে পরে কাতর হয় না, ভয়ে প্রকম্পিত হয় না, তাদের অন্তর তো কঠিন। আফালা ইতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কুরআন নিয়ে তাদাব্বুর করে না, চিন্তা ফিকির করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে, তাদের অন্তরের মধ্যে কি তালাযুক্ত হয়ে আছে? ভাইয়েরা আমার, কুরআন আমাদের কাছে এসেছে, এই কুরআন যাতে আমরা শুনি, যাতে আমাদের অন্তর বিগলিত হয়, আমাদের অন্তর যাতে সিক্ত হয়, ভয়ে প্রকম্পিত হয়, চোখ দিয়ে যাতে পানি ঝরে, আর কী কী আল্লাহ তাআলা বলেছেন তা উপলব্ধি করে মনের মধ্যে হেদায়েত বৃদ্ধি পায়। সাহাবায়ে কেরামের অবস্থাটা কেমন ছিল? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কায় থাকাকালীন হিজরতের পূর্বে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেন নামাজের মধ্যে, যখন কোরআন তেলাওয়াত করতে থাকতেন, এমন আত্মহারা হয়ে যেতেন যে সারা দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ভুলে যেতেন, আল্লাহর প্রেমে এমনভাবে ডুবে যেতেন, এমনকি মুশরিক কাফের লোকেরা, মহিলারা, ছোট ছোট বাচ্চারা আয়েশা তামাশা দেখত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর কালাম পড়তেছেন, এমন অবস্থা হয়ে যেত, তিনি আত্মহারা হয়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ফজরের নামাজের মধ্যে সূরা ইউসুফ পড়তেছিলেন, পড়তে পড়তে আমাদের মতো এরকম ছোট একটু একটু সূরা পড়তেন না, যে কোনো রকমভাবে নামাজ শেষ করে দেই, দায়িত্ব আদায় করে দেই, এই মানসিকতা, এই প্রবণতা তাদের ছিল না। পড়তে থাকতেন, পড়তে পড়তে সেই সূরার একদম শেষের দিকের আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি আমার অস্থিরতা, আমার পেরাশানির কথা, দুঃখের কথা, ব্যথার কথা আমি শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কথা যখন এই পর্যন্ত যখন উনি পৌঁছলেন, উনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন, আর সামনে আগাইতে পারতেছিলেন না, এমন অবস্থা হয়ে যেত। সূরা তুরের একবার উনি আয়াত পড়তেছিলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয় তোমার রবের আযাব তো অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে। এই আয়াতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন, আল্লাহর আযাবের ভয়ে তিনি এতই বেশি মুতাসসির, এত বেশি প্রতিক্রিয়াশীল হলেন, উনি ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকলেন। যখন কিয়ামুল লাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে যেত, তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন, মানুষে মনে করতো যে না জানি উনি অজ্ঞান হয়ে গেছেন, না জানি তিনি তার মৃত্যু এসে যায়, উনি অসুস্থ হয়ে পড়েছেন, এ কথা মনে করে লোকেরা ওনাকে দেখতে আসতো। এই অবস্থা হয়ে যেত হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, উনি যখন আল্লাহর কালাম আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক মানুষের জন্য কি এখন এই সময় আসে নাই যে তাদের অন্তর আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর স্মরণে ভীত সন্ত্রস্ত হবে? মানুষের জন্য কি এই সময় এখন আসে নাই যে আল্লাহর স্মরণে তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হবে? এই আয়াত যখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন, উনি আর সামনে পড়তেছিলেন না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়লেন। এই অবস্থা বড় বড় সাহাবীদের হযরত আবু বকর, হযরত উমর, ইবনে উমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত আসলো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যখন মৃত্যু যন্ত্রণা সত্যভাবে মানুষের মধ্যে আসবে, কি অবস্থা হবে? বেহোশ হয়ে পড়লেন, কেমন প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি করত কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের পঠন, কোরআনের ইস্তিমা এমনভাবে তাদের মধ্যে আঘাত করত। আফসুস, আমাদের মধ্যে কি এই অবস্থা হয়? আমরা তো কোরআন শুনি, আমরা কোরআন পড়ি, 20 মিনিটে 25 মিনিটে এক পারা কোরআন পড়ে ফেলি, আমাদের কামিয়ত প্রচুর, পরিমাণের দিক থেকে বিশাল কিছু, কয়েক এক একজনে কয়েক খতম দিয়ে দেয় রমজান মাসে, হাফেজ সাবরা সপ্তাহ 10 দিন 20 দিনে এক খতম দিয়ে দেয়, কিন্তু আমাদের মধ্যে কি সেই সাহাবায়ে কেরামের মতো এই তাফাক্কুর তাদাব্বুর রয়েছে? আমাদের মধ্যে কি কোরআন সেই প্রতিক্রিয়া করে? আমরা যখন নামাজের মধ্যে পড়ি, তখন কি আমাদের মধ্যে এমন আমাদের অশ্রু সজল হয়? আমাদের চোখ দিয়ে কি পানি ঝরে? আমাদের দিলটা কি নরম হয়? হারাম শরীফের মধ্যে আলহামদুলিল্লাহ দেখার সৌভাগ্য হয়েছে, তারাবির নামাজ 2 ঘন্টা আড়াই ঘন্টা ব্যাপী ইমাম সাহেবগণ তারাবির নামাজ পড়েন। যখন জান্নাত জাহান্নামের আলোচনা আসে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরা কাঁদতে থাকেন, লক্ষ লক্ষ মানুষের অশ্রু সজল হয়, অন্তর বিনম্র হয়, দিল কাঁদতে থাকে। আমার মনে হয় আমরা যে হাজারো ওয়াজ শুনি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, কোরআন যদি এইরকম কয়েক মিনিট আধা ঘন্টা এক ঘন্টা শোনা হয়, তাহলে এর দ্বারা প্রতিক্রিয়ার চেতে অনেক অনেক গুণ বেশি হয়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআনের আঘাত, কোরআনের প্রতিক্রিয়া সেটা অনেক অনেক বেশি। এই জন্য নামাজের মধ্যে আমরা হাফেজ সাহেব যারা আছি, তারা কিয়ামুল লাইলের মধ্যে এই নতুন নতুন অংশ থেকে তেলাওয়াত করব, সামিঈনদেরকে মুক্তাদিদেরকে আমরা নতুন নতুন অংশ থেকে সবসময় গত ভাগা কিছু অংশ থেকে নির্দিষ্ট জায়গা থেকে আপ্রবো, সেটা না, নিজেরা এরকমভাবে তেলাওয়াত করব, অন্যদেরকে যখন শোনাবো এমন এমনভাবে অর্থের দিকে খেয়াল করে তাফাক্কুর তাদাব্বুরের সাথে পড়ব, যাতে সকলের মধ্যে সেটা একটা আসর করে। আমি নিজেই যদি কোরআন না বুঝি, কোরআনের মধ্যে আমার তাফাক্কুর তাদাব্বুর না আসে, তাহলে অন্যদের ব্যাপারে সেটা কীভাবে আসবে? এই জন্য কোরআনের সমাজ যদি আমাদের কায়েম করতে হয়, কোরআনের নূর যদি মানুষের মধ্যে আমাদের ঢালতে হয়, তাহলে কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা বলতে শুধু কোরআনের পঠন না, কোরআন তেলাওয়াত না, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নাকি কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়। এখানে আল্লাহ রাসূল খায়রুকুম মান তাআল্লামাল, খায়রুকুম মান ক্বারাল কোরআন ওয়া আকরাহু বলেন নাই, এটা ইলমের সাথে সম্পর্ক, সেটা কোরআন অনুধাবন উপলব্ধির সাথে সম্পর্ক। এই জন্য ইনশাআল্লাহ সামনের পর্বে এই বিষয়গুলি, সাহাবায়ে কেরামের আমলের দৃষ্টান্ত কী ছিল, তারা কোরআনকে কত বড় মাথার তাজ করে রাখতেন, সে সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু